মিছে মায়ায় তোর পিছনে, মিছে মায়ায় তোর পিছনে দিয়েছি অন্তর, যাবি উড়ে খাছ ছেড়ে এই পৃথিবী কইরা সবই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة، ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা প্রবাসী ভাইরা এখানে ক্ষণস্থায়ী বাস করার জন্য কর্মসূত্রে বুরাইদা শহরে বা অন্য কোথাও আছি, চিরদিনকার জন্য এখানে থেকে যাবার জন্য নয়, বরং এক সময় আসবে যে সময় আমাকে নিজের দেশে ফিরে যেতে হবে। সময় শেষ হলে অথবা একামা শেষ হলে যেতে বাধ্য। যদি কেউ লুকিয়ে চুরিয়ে থেকেও যায়, তবুও এক সময় আসবে যে পুলিশের হাতে ধরাকে নিজের দেশে ফিরে যেতে হবে। আমরা দুনিয়াতে এসেছি, এ দুনিয়া আমার আসল ঠিকানা নয়। আসল ঠিকানা কথা জান্নাত। আমাদের আদি পিতাকে জান্নাতের স্থান দেওয়া হয়েছিল, আদি মাতাকে জান্নাতের স্থান দেওয়া হয়েছিল। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন, কিসের জন্য? কিসের জন্য পাঠালেন? দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, তার জন্য। কি জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা কে বেশি ইবাদত করতে পারি না বেশি ভালো ইবাদত করতে পারি। কি জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে? বেশি ইবাদত করার জন্য না বেশি ভালো ইবাদত করার জন্য? বেশি ভালো ইবাদত করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানা আমালা। আকসার আমালা নয়, আহসানা আমালা, কে বেশি ভালো ইবাদত করছে। আমরা এসেছি পৃথিবীর বুকে, কেউ থাকবো না, ফিরে যাবো। আমরা জানি ইমানের রুকুন কয়টা, আমার সাথে কথা বলুন ভাই, ইমানের রুকুন কয়টা? ছয়টা না সাতটা? ছয়টা রুকনের মধ্যে একটা রুকন হলো ইমান বিল আখেরা ওয়াল ইয়াউমিল আখির। অবশ্য দেশের লোকেরা বলে সাতটা রুকন, ওয়াল বাসি বাদাল মউত, কিন্তু ওয়াল বাসি বাদাল মউত আর ইয়াউমিল আখির একই জিনিস। কিয়াম, যখন আপনার মৃত্যু আসবে, মরণ হবে, কবরে যাবেন, তখন থেকে আপনার পরকাল শুরু হয়ে গেল। তবে পরকালের এই অংশটা, কেয়ামতের সকাল পর্যন্ত এই অংশটা, এই সময়টাকে মধ্যকাল বলা হয়। ইহকাল, মধ্যকাল, পরকাল। এর আগেও একটা আমাদের কাল ছিল, যে কালটার নাম ছিল আলামে আরওয়াহ, রূহ জগৎ। রূহ জগৎ, পার্থিব্য জগৎ, কবর জগৎ বা মধ্য জগৎ, তারপর পরজগৎ, পরকাল, আখেরাত, জান্নাত অথবা জাহান্নাম। আমাদেরকে যেতে হবে, আমরা চলতে আছি, রাস্তায় আমরা হাঁটছি, কোথায় এই পথিক আমরা পথে আছি, পরপারের দিকে ধীরে ধীরে এক পা করে অগ্রসর হচ্ছি। আমাদের কিন্তু আসল ঠিকানা নয়, না বুড়াইদা, আর না বাংলাদেশ, আর না কোথাও, এই পৃথিবীর মুখে আমাদের জায়গা হবে না। সকলকেই মরণ সাগর তীরে পৌঁছতে হবে, মরণকে বরণ করতে হবে। আমরা মারা যাব, কিভাবে মারা যাব? মরণের সময়ে দুই রকম বলা হয়েছে হাদিসে, যদি কোনো বান্দা মুমিন হয় তাহলে তার কাছে প্রথমে দুইজন ফেরেশতা আসেন, তারপর মালাকুল মওত এসে উপস্থিত হয়ে এই মুমিনের জান বের করেন। আর মুমিনের জীবন বা জান বা প্রাণ কিভাবে বের হয়, যেমন কলসি থেকে কলসিটা এইভাবে গড়িয়ে দিলে পানি আরামসে বেরিয়ে আসে, ওই রকম জান বা রূহ বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে মালাকুল মওত রূহটাকে নিয়ে পাশে বসে থাকা ফেরেশতাকে দেন, আর সেই ফেরেশতারা জান্নাতের রেশমি রুমালে রেখে উপরে চলতে থাকে, যা সহজে বের হয়ে যায়। তবে জরুরি নয় যে সবাই সহজে বের হবে, মরণের সময় একটা কষ্ট আছে, যে কষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন। সুতরাং যদি কেউ আসানের সঙ্গে মারা যায় তার দলিল এটা নয় যে সে ভালো লোক, আর তার মরণের সময় যদি কষ্ট হয় তাহলে তার দলিল এটা নয় যে সে খারাপ লোক, বরং ভালো খারাপ সবার জন্য কষ্ট এটা হতেই পারে স্বাভাবিক। সুতরাং সেই ফেরেশতা উপরে চলতে থাকেন, তারপর আসমানের দরজা আছে তাই না, আসমানের দরজা খুলতে বলা হয়, তখন জিজ্ঞাসা করে ফেরেশতা এ এ আত্মা কা, তখন এই ফেরেশতারা তার সব থেকে ভালো নাম নিয়ে বলে অমুকের বেটা অমুকের, দরজা খুলে দেওয়া হয়, সেখানে গিয়ে ইলিনে তার নাম লিখে দেওয়া হয়, তারপর সেখান থেকে ফিরে এসে কবরে ফিরিয়ে দেওয়া হয়, যখন দাফন কাজ শেষ হয়ে যায় কবরে ফিরিয়ে দেওয়া হয়, তারপর কবরে ফিরে তার দেহে ফিরিয়ে দেওয়া হয়, তখন মুনকির নাকির ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসে প্রশ্ন করা হয়, যে প্রশ্ন আউট হয়ে আছে তাই না, কি প্রশ্ন, আমার রব, তোমার রব কে? তখন সে মুমিন বান্দা বলে রব্বি আল্লাহ, সহজে অতি সহজে। কোন কোন রেওয়ায়েতে আছে সেই বান্দা প্রথমে উঠেই যেন মনে করবে সূর্য ডুবতে যাচ্ছে, তখন বলবে আমাকে উজু পানি দাও, আমি উজু করে নামাজ পড়বো, আমার আসলে নামাজ ছুটে যাচ্ছে, বুঝতে পারছেন, নামাজি লোক, বে নামাজিরা আসলে খেয়াল করবে, নামাজি লোক আমার নামাজ ছুটে যাচ্ছে, নাও দুনিয়ার বুকে আমল ছিল কবরে আর আমল নেই, এখন প্রশ্নের উত্তর দাও আমার রব্ব, তখন বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, মা দিন তোমার দিন কি, তখন বলে দিনই আল ইসলাম, আমার দিন ইসলাম আমার কি, তখন প্রশ্ন হয় মানিল্লা দি হয়ে যা শিখ, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে, তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানতে কি করে, কিভাবে জানতে, তুমি এসব কথা কিভাবে জানলে, তখন মুমিন বলে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং তাতে যা ছিল বিশ্বাস করেছিলাম। পড়ার গুরুত্ব আছে না, কি বলবে মুমিন, আল্লাহর কিতাব পড়েছিলাম, যে ভাইরা এখন পর্যন্ত আল্লাহর কিতাব পড়তে জানেন না একটু খেয়াল রাখবেন, আবার অন্য লোকের কথা প্রশ্নের উত্তরে বুঝতে পারবেন যে কথা বলবো, মোট কথা আকাশবাণী হবে আল্লাহর তরফ থেকে বলা হবে বান্দা আমার সত্য বলেছে, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর জান্নাত থেকে জানলা খুলে দাও যেন জান্নাতের সুশীতল হাওয়া এই বান্দার কবরে পৌঁছে থাকে, আর এই বান্দার কবরকে এত প্রশস্ত করে দাও যে ও যদ্দূর দৃষ্টি যায় তদ্দূর সে কবর চওড়া হয়ে যায়। তারপরে একজন সুন্দর লোক সাথী স্বরূপ এসে তার কাছে দাঁড়ায়, তুমি কে, তোমার চেহারা যেন সুসংবাদ বহন করছে, তখন সে বলে আমি তোমার আমল, নামাজ রোজা হক জাকাত তোমার আমল, এখন তোমার বন্ধু স্বরূপ আমি তোমার কাছে থাকবো। তারপরে বলা হবে তাকে তুমি এখন ঘুমিয়ে যাও, নাম কেন তুমি আরুষ, প্রথম রাতে বাসর রাতে বর কনে যেমন ঘুমিয়ে যায় আনন্দের সাথে আরামের সাথে, ঠিক সেই রকম তুমি ঘুমিয়ে যাও, উঠবে কখন, কেয়ামতের সকালে, কেয়ামতের সকালে তো সিঙ্গারে সৎকার করা হবে, তখন পক্ষান্তরে কোন মানুষ যদি কাফের হয় অথবা মুনাফিক হয় তাহলে তার অবস্থা কি হয়, ফেরেশতা যখন এসে বসেন সামনে তখন সে এদিক ওদিক ছটফট করে, এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়। ইতিমধ্যে মালাকুল মওত এসে উপস্থিত হলেন, তার জান বের করার চেষ্টা করেন, তখন তার জান দেহের ভিতরে ছোটাছুটি করে, তখন সে জানে। হ্যাঁ, তখন মুমিনের জন্য বলা হয়েছিল, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। আর একে বলা হবে, হে অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। তখন সে বের হতে চাইবে, অসম্ভব, ছোটাছুটি করবে দেহের ভিতরে, আর তখন প্রচুর কষ্ট অনুভব করবে। বলা হয়েছে, উদাহরণস্বরূপ বলা হয়েছে, যে যেমন একটা পুরনো রড, শিপ লোহা, এই পুরনো রডের যে জং ধরে থাকে, আর যদি ভিজে টুকর বালিশ হয় ভিতরে ভরে, যদি টানেন রডটাকে, কি হবে? কেমন পটপট পটপট শব্দ হবে, তাই না? কি সহজে বের হবে আরামসে, না কষ্ট হবে? কত কষ্ট হবে! ওই রকম একটা মুনাফিক কিংবা কাফিরের দেহ থেকে তার জং বের হতে কষ্ট হবে। বলা হয়েছে, কোন জীবিত মানুষকে যদি তার চামড়া ছাড়ানো হয়, চামড়া ছিলা হয়, চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, সে জীবিত আছে, কত কষ্ট হতে পারে! সেই রকম তার জীবন বের হওয়া এত কষ্ট হতে পারে। মোট কথা, জোর করে মালাকুল মওত তার রূহ ছিনিয়ে নেবেন, তারপর ওই ফেরেশতার হাতে, দুই ফেরেশতার হাতে দেবেন, আর তাদের তারা রাখবেন কোথায়? জান্নাতের জাহান্নামের চটে, চট। হ্যাঁ, জাহান্নাম। আর সেই আত্মা মুমিনের আত্মা থেকে সুগন্ধি আসতে থাকে, আর মুনাফিকের বা কাফেরের আত্মা থেকে কি আসে? দুর্গন্ধ। তারপর সেই আত্মা নিয়ে আকাশে চড়া হয়, উপরে যায়, উপরে গিয়ে দরজা খুলতে বলা হয়, তখন দরজা কিন্তু খোলা, নাম জিজ্ঞাসা করা হয়, কার আত্মা? তখন দুনিয়ার বুকে যে খারাপ নাম ছিল সেই নাম নিয়ে বলা হয়, মন্টুনের বেটা চন্টুনি, ভালো নাম বলা হয় না, খারাপ নাম দিয়ে বলা হয়। তখন তার জন্য দরওয়াজা খোলা হয় না, লাল ফত্তাহ রহমাত ওয়া বুসসামা, তাদের জন্য আসমানে দরওয়াজা খোলা হয় না। ওইখান থেকে আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় কবরে, এদিকে দাফন কাজ শেষ করে যখন সব ফিরে যায়, আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়, মুনকের নাকি উঠিয়ে তাকে প্রশ্ন করে, মার রব্বুক, তখন বলে, হা হা লাদরি, আমি তো জানি না আমার রবকে। দুনিয়ার বুকে জানতো, মানুষের সাথে টুপি লাগিয়ে মসজিদে যেত, জালসাতে যেত, তখন জানতো আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। জিজ্ঞেস করলে মুসলমান বলতো, মুসলমান ছাড়া অন্য কিছু বললে আপনার গালে থাপ্পড় মারতো, কিন্তু কবরের বুকে সে জানবে না তার দিন কি, তার রবকে। সে বলবে, হা হা লাদরি, আমি তো জানি না আমার রবকে। সে বলবে, হা হা, তখন লোকে যা বলতো আমি তাই বলতাম, এখন আমার মনে পড়ে না, আমি জানি না আমার দিন কি। মানিলে দিব এসা ফিকুম, তোমাদের নবী কে, কাকে পাঠানো হয়েছিল? সে বলে, লা হা হা লা আদরি, তাও আমি জানি না, যদিও সে দুনিয়ার বুকে জানতো। প্রশ্ন আউট হয়ে গেছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর তার মনে পড়বে না। তখন ফেরেশতা কি বলবে? মা তালাইতা ও মা তালাইতা, পড়াশোনাও করনি আর জেনেও না। দেখছেন, যারা পড়াশোনা করেন না, আজ পর্যন্ত আল্লাহর কিতাব পড়েন না, হাদিস কোরআন পড়েন না, পড়তে পারেন না, পড়ার সময় নেই, শোনার সময় তো আছে, কিন্তু শোনার সময়ও বহু মানুষ আছে যারা আসতে চায় না, খাইয়ে দাইয়ে গালি দিয়ে আসতে চায় না। তা যান বলো, হুজুর আমার কাফি খারাপ, কোম্পানি খারাপ, সময় নেই। আবার এক সময় যান, তখন দেখবেন তাস ভাঙছে, টিভিতে চোখ পড়ে আছে, তখন বলেন, হুজুর কি করবো, বিদেশে আসি তো, সময় কাটতে চাই না। কালকে বললেন সময় নেই, আর আজকে বলছে সময় কাটতে চায় না। বাবা বাবা, মিথ্যা না? আরে মিথ্যাবাদী, এই সময় আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে চলবে, এই চালবাজি, হুজুরের সঙ্গে চলবে, আমার সঙ্গে চলবে, আপনার সঙ্গে চলবে, আল্লাহর সঙ্গে চালবাজি চলবে, কি জবাব দেবে? ফেরেশতা কি বলবেন? মা তালাইতা ওয়া মা দালাইতা, না তেলাওয়াত করেছো, পড়াশোনা করেছো, আর না জেনে নিয়েছো। জানার বহু সুযোগ ছিল, হুজুর বার বার তোমাদের আঘাত করে তোমাদেরকে ডেকেছে, আহ্বান করেছে, আহ্বানকারীর আহ্বানে সাড়া দাওনি। সুতরাং কি হবে দেখো, আমি কথায় কথা বেরিয়ে যাচ্ছে, কি হবে আমি সামনে বলে দিচ্ছি, তারপর আসল বিষয়ে বলো। আল্লাহ তাআলা বলছেন, মান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য রয়েছে সংকীর্ণতাময় জীবন। দুটো শাস্তি দেবো, একটা শাস্তি দুনিয়াতে, আর এক শাস্তি আখেরাতে। দুনিয়াতে যে শাস্তি দেব সেটা হবে সংকীর্ণতাময় জীবন, সব সময় সে সংকীর্ণতা বোধ করবে, হৃদয়ে সবকিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, কিন্তু তবুও যেন নাই নাই, চাই চাই, খাই খাই, হাতে দই পাতে দই, তবু বলে কই কই, না কিছু নেই, সব সময় সংকীর্ণতা বোধ করবে দুনিয়াতে। আর আখেরাতের শাস্তিটা কি, ওয়ানা শুরু হো ইয়াউমা কিয়ামাতে আনা, কিয়ামত যখন হবে হাশরের ময়দানে যখন আসবে তখন সে কানা হয়ে আসবে, অন্ধ হয়ে আসবে, বান্দা বলবে আল্লাহ লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমাকে অন্ধ করে তুললে কেন, আমি তো চোখওয়ালা ছিলাম দেখতে পেতাম। কালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াতের লোকেরা নাই বে নবীরা তোমার দরজায় দরজায় গিয়েছিল আল্লাহর জিকির নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, হাদিস নিয়ে শোনাবার জন্য কত আহ্বান করেছে, কিন্তু তখন তুমি ভুলে গিয়েছিলে নানা ওজর দিয়ে, অজুহাত দিয়ে পিছিয়ে থেকেছিলে, কোনোদিন এই মজলিসে এসে বসনি, যে মজলিসে এসে বসলেই গুনাহ মাফ হয়ে যায়, শোনো চাই না শোনো, এখন তুমি কানা হয়েছে, এখন তোমাকে ভুলে দেওয়া হয়েছে, বিস্মিত হয়েছে তুমি। ভাইজান কিছু মানুষ আছে যারা শুনতেও চায় না জানতেও চায় না, বলে যত শুনবি তত আমল করতে হবে, তার মানে যাস না আমল করতে হবে, কেমন বুদ্ধি, খুব সুন্দর বুদ্ধি। আল্লাহ তাআলা এই প্রশ্ন করবে না যে কেন জানিস নি, কেন শুনিস নি, দরজা করে গাড়ি দিয়ে লোক নিয়ে যাচ্ছে, খাবার দিচ্ছে, তাও যাস নি, তোর কাছে টিভি কে পাওয়া হলো বাল তু সুন্দর হায়াত দুনিয়া, দুনিয়াটাকে প্রাধান্য দিলে, ভাই কাজ থাকলে কাজ করুন সমস্যা নেই, আপনার যদি ওভার টাইম থাকে কাজ করুন সমস্যা নেই, কিন্তু ফালতু সময় নষ্ট করছেন, তাস খেলছেন, জুয়া খেলছেন, টিভি দেখছেন, আর বলছেন আমার সময় নেই, এর জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, কবরে দিতে হবে, কবরে বলা হা হা নাদরি, আমি জানি না, হায় সর্বনাশ, আমি জানি না, ফেরেশতা ওদের কোন নাই এবং জানো নাই, সুতরাং আকাশ পানি হবে, আল্লাহ তাআলা তরফ থেকে আমার বান্দা মিথ্যা বলছে, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নাম থেকে জান্নাত খুলে দাও, কবরে ফলে জাহান্নামের গরম হাওয়া উষ্ণ উত্তপ্ত হাওয়া এই কবরে আসতে থাকবে, অতঃপর এক কালো চেহারা বিশিষ্ট এক লোক এসে উপস্থিত হবে, বলবে এই তুমি কে, তোমার চেহারা যেন বা দুঃসংবাদ বহন করছে, সে বলবে আমি তোমার সাথী, তোমার আমল, তোমার বদ আমল, তুমি যে বদ আমল গুলো করতে সেই আমল আমি এখন তোমার সাথে কেমন কিন্তু থাকবো, তারপরে তাকে হাতুড়ি করে বাড়ি মারা হবে, তার কবরে সাপ সাপ বিচু ইত্যাদি হবে, এবং আর বহু শাস্তি আছে কবরে, বিভিন্ন রকমের শাস্তি, সেই শাস্তি সে কেয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আলোচনাতে আসছে, এখন আপনাদের সাথে যে আলোচনাটা করতে যাচ্ছি কবরের আজাব সম্পর্কে, কবরের আজাব সত্য নাকি মিথ্যা, যারা মোমেন তারা জানে যে কবরের আজাব সত্য, কিছু মানুষ এ ব্যাপারে প্রশ্ন তুলেছে যে কবরের আজাব সত্য হলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনে তার বিস্তারিত বর্ণনা দিতেন, যেমন জাহান্নামের আজাবের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কবরের আজাবের ব্যাপারে কোরআনে কোথাও বিস্তারিত বর্ণনা নেই, এই বলে কিছু মানুষ প্রশ্ন তুলেছে। আমরা যারা মোমেন তারা আমভাবে বিশ্বাস করি যে কবরে আজাব হবে, কোরআনে বিস্তারিত আলোচনা না থাকলে শুধুই আমরা কোরআনকে মানি না, তার সাথে কি মানি, কোরআনের ব্যাখ্যা হাদিস কেউ নাই, সুতরাং কোরআনে না থাকলে হাদিসে আছে, সেই সহি হাদিসে যেহেতু আছে, জয়ী হাদিসও না সহি হাদিসে যেহেতু আছে, সেহেতু আমাদেরকে ইমান আনতে হবে, আর কবরের আজাব সম্পর্কে ইমান আনা ওয়াজে, কোরআনের কয়েকটি আয়াতে কবরের আজাব সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, যেমন যে আয়াত আমি প্রথমে আপনাদের সামনে পরিবেশন করেছি, মহানরা বলছেন ইসাদদুল্লাহুল লাযিনা আমানু বিলকাওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত বাণী দ্বারা মুমিনদেরকে এই দুনিয়াতে তার মানে কবরে প্রতিষ্ঠিত রাখবেন আর আখিরাতেও প্রতিষ্ঠিত রাখবেন, আর সেই প্রতিষ্ঠিত বাণী কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন থেকে যে কালেমা ভারী, লা ইলাহা ইল্লাল্লাহ 99টা রেজিস্টার থেকেও যে কালেমা ভারী, লা ইলাহা ইল্লাল্লাহ যা শেষ কথা হলে জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামে ঢোকার চাবি কাঠি, এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত থাকবে কবরে, ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, আল্লাহ তাদেরকে কষ্ট করবেন, তাদেরকে মনেই পড়াবেন না। প্রশ্নের উত্তর দেবে কোথেকে? জীবনে পার্থিব জীবনে নাকি জাহান্নামের ভিতরে? জাহান্নামের ভিতরে হলে তো জাহান্নাম পেশ করার কোন অর্থই হয় না, আর তার মানে হলো তারা না এখানে আর না জাহান্নামে, মাঝখানে কোন একটা জায়গা আছে, সেটা হচ্ছে মধ্য জগৎ বা আমরা জানি যারা মুমিন হবে তারা কবরে শান্তি পাবে, তারা জান্নাতের বিছানা ইত্যাদি। আবার তার রূহ হিসাবে শহীদের রূহ যেমন জান্নাতের কাছে কাছে পাখি হয়ে ঘুরে বেড়াবে, আর তাদের রূপ থাকবে ইয়েমেনে, কবরে তারা শান্তির সাথে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। পক্ষান্তরে যারা কাফের মুনাফিক, যারা মুসলমান নামধারী হলেও আসলে সে কাফের অথবা মুনাফিক, তাদের কবরে কিন্তু আজাব হবে। এবং কেমন ধরনের কোন শ্রেণীর আজাব হবে সে কথা বিস্তারিত আলোচনা সময় আছে, তবু আমরা সংক্ষেপে কিছু কারণ আমরা উল্লেখ করব। যে প্রথম নম্বর কারণ হলো কবরের আজাব হওয়া কুফরি এবং নানা রকমের পাপ কাবিরা গোনা। আপনারা জানেন গোনা কয় প্রকার? গোনা কয় প্রকার? গোনা মোটামুটি তিন প্রকার। প্রথম হচ্ছে আকবারুল কাবায়ের, সব থেকে বড় গোনা, অতি মহা পাপ, যেমন শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুই নম্বর পাপ হলো কাবিরা গোনা, কাবায়ের। কাবিরা গোনা কাকে বলে? যে গোনা করলে আর জাহান্নামের শাস্তি আছে, জাহান্নামের ধমক আছে, এবং যে গোনা করলে তওবা ছাড়া মাফ হয় না, তবে কিয়ামতে গেলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আর না করলে জাহান্নামের শাস্তি ভুগিয়ে একদিন না একদিন তৌহিদের কারণে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে জান্নাতে দিতে পারেন, দিতে পারেন। তিন নম্বর পাপ হলো বা গোনা হলো সাগিরা, যাকে উপপাপ বা লঘু পাপ বলা হয় বাংলাতে। এই সাগিরা গোনা আল্লাহ তাআলা এই দুনিয়াতে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। উযু করলে গোনা ঝরে যায় বলা হয়েছে না, হজ করলে গোনা ঝরে যায়, নামাজ করলে গোনা ঝরে যায়, কোন গোনা? সাগিরা গোনা। তাবিরা গোনা তওবা চায়, আর তওবার ছটা শর্ত আপনারা জানেন, সেই ছটা শর্ত সহ তওবা না করলে তাবিরা গোনা মাফ হয় না। মোট কথা, যে কোনো কাবিরা গোনা এবং যে কোনো কুফরি বা শিরক কবরে আজাব হওয়ার একমাত্র একটা কারণ, একমাত্র না একটা কারণ। দু নম্বর কারণ হলো যদি মৃত ব্যক্তির জন্য কান্না করা হয় তাহলে মৃত ব্যক্তিকে কবরে আজাব হয়। এটা কি কথা বুঝুন? কাঁদবে তার ছেলে মেয়েরা, কাঁদবে তার স্ত্রী, আর তার কবরে আজাব হবে কেন? যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এখন যদি শুধু চোখের পানি বয়ে যায় তাতে সমস্যা আছে? না, শুধু চোখের পানি বয়ে গেলে সমস্যা নেই, কিন্তু যদি কেউ মাখন করে কান্না করে, মাখন করে কান্না কাকে বলে? কি করে চিৎকার করে কান্না করবে? মেয়েরা কানে দেখেছেন তো, মেয়েদের কান্না শুনেছেন? যদি স্বামী মারা যায়, ও আমার পাহাড় গো, আমার সাত কোদালের মুনিশ গো, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো গো, এই কত রকম প্রাণী এনে এনে বিনিয়ে এরা কান্দে, এটা বিলাপ করে কান্না করা, মাতম করে কান্না করা বলে। এই কান্না যে করবে, এই কান্না করার ফলে কবরে আজাব হবে। আর যে কান্না করবে, হাদিসে এসেছে যে যখন এই মহিলা, যে মহিলা কান্না করে বা মাতম করে বা বিলাপ করে কান্না করে, না ইহাকু ইযা লাম তাতু ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিবালুন মিন কাতরানি ওয়া দিহ্ম মিন জান্নাহ, যদি তওবা করে না মারা যায় তার মানে কি কাবেরা গুনাহ, তওবা করে যদি না মারা যায় তো কিয়ামতে তাকে দাঁড় করানো হবে, তার পায়জামা হবে আল কাতরা আর জামা হবে কাঁটা দেওয়া, তাতে করে কষ্ট বেশি হয়। এ হচ্ছে মাতম করে কান্না করার শাস্তি, আর মাতম করে কান্না করা জাহেলিয়াতের একটা অভ্যেস বা আচরণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাম ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া, চারটে জিনিস হচ্ছে জাহেলিয়াতের আচরণ, লা ইয়াতরুকুনাহুম, এই আমার উম্মত কিন্তু ছাড়তে চাইবে না। নম্বর এক আল ফাখরু ফিল আহসাব, বংশ গৌরব, বংশ নিয়ে গর্ব করা, আমি অমক, আমি সৈয়দ, আমি অমক, আমি আউলাদে রাসূল, আমি অমক, বংশ নিয়ে গর্ব করা, পরের বংশে খোঁটা দেওয়া, তুমি হতে চলো আরে ও তো বংশে, ও তো বংশেই নেই, ও তো অমক, এইভাবে পরের বংশে খোঁটা দেওয়া, নিজের বংশ নিয়ে গর্ব করা, দু নম্বর হচ্ছে পরের বংশে খোঁটা দেওয়া, তিন নম্বর হচ্ছে যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা অথবা বৃষ্টি হয় মনে করা। আমাদের দেখেছেন তুল রাশি, কি রাশি, মৃগ রাশি, বিষ রাশি কি কি আছে, বলে অমক রাশির ফলে বৃষ্টি হবে, পাঁচ ভাগ জলে তিন ভাগ স্থলে, এইভাবে অনেক ভবিষ্যৎবাণী করা হয় আর মনে করা হয় যে নক্ষত্রের বলে বৃষ্টি হচ্ছে, এ হচ্ছে জাহেলিয়াতের কথা। আর চার নম্বর হচ্ছে নিহাত আর মাইয়ে মর্দা মৃত ব্যক্তির জন্য মাতম করে কান্না করা, সুতরাং মাতম করে কান্না করলে ওই মৃত ব্যক্তি কবরে আজাব হয়। প্রশ্ন হবে হুজুর যে কাঁদছে যে তার পাপ হবে, যে মারা গেছে তার পাপ হবে, তার শাস্তি কেন হবে, এটা অটোমেটিক প্রশ্ন হবে। লা তাজিরু ওয়াজারাতুন উজরা উখরা, একজনের বোঝ অপর কেন বহন করবে, বলা হয়েছে যখন কান্না করা হয় ও আমার পাহাড় গো, তখন ফেরেশতা খুশি মেরে মেরে মাইয়েতকে বলে আরে তুই কি সত্যি পাহাড় ছিলি নাকি, তখন ও আমার সাত কোদালের মনীষ গো, তখন ফেরেশতা খুশি মেশে মেশে খুশি মেরে জিজ্ঞাসা করে এই তুই কি সাত কোদালের মনীষ ছিলি নাকি, তোর বউ তোকে বলছে সাত কোদালের মনীষ, কত শক্তি, তো খুশি মেরে জিজ্ঞাসা করা হয়। এখন প্রশ্ন হলো যে কাছে শাস্তি হবে কেন, বলা হয়েছে যে যেহেতু এ মরার আগে তার পরিবারকে নসিহত করে যায়নি, উপদেশ দিয়ে যায়নি, উপদেশ করে যায়নি, ওসিয়ত করে যায়নি যে বাবারা কিংবা বউ কে বউ কিংবা যাই যাকে হোক, যে আমি মারা যাওয়ার পর তোমরা মাতম করে কান্না করো না, যদি ভুলে যায় তা সত্ত্বেও যদি এরা কান্না করে মাতম করে তাহলে কিন্তু তার কবরে আজাব হবে না। তাহলে কবরে আজাব তার হবে কেন, আমরি বিল মারুফ আর নাহি আনিল মুনকার সে জীবনে করে যায়নি তার পরিবারের ব্যাপারে, আগে সামাল আপন ঘর তারপরে তুই পরকে ধর। আমাদের অনেক হুজুররাও আছে যারা এইসব লম্বা লম্বা বক্তৃতা দিয়ে বেড়ায় কিন্তু নিজের ঘরে ফাঁক, আপন আগে সামাল আপন ঘর তারপরে তুই পরকে ধর, এখন ইয়ে পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলা কি নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম সবাইকে বাঁচাতে হবে, পরিবারকে যদি নসিহত করে না যাও মারা যাও তারপরে তোরা কান্না করে তারপরে তোমার কবরে আজাব হবে। নম্বর তিন কি কারণে কবরে আজাব হয়, পেশাবের ছিটা থেকে না বাঁচা, পেশাব থেকে না বাঁচা, মানে আপনি পেশাব করছেন, পেশাব করছেন আপনার গায়ে লাগছে আপনি খেয়াল করছেন না, অনেকে প্যান্ট প্যান্টের বোতাম খুলে পাইপ বের করে ছেড়ে দেয় আর তারপরে সেই পেশাবের ছিটে এসে পায়ে লাগে প্যান্টে লাগে খেয়াল করে না, অনেকে তো পেশাবের পানি নেয় না, তার মানে নামাজ নেই, নামাজ না পড়লে তো আর কি কে পেশাবে পানি নেবে, কে পেশাব ধোবে, তাহারাত করে না, সুতরাং পেশাবের ছিটা থেকে না বাঁচলে ভাই যান যারা মরুভূমিতে পেশাব করেন এমন বাতাস আসছে এদিক থেকে খবরদার এইদিকে মুখ করে পেশাব করবেন না, কারণ পেশাব করলেই বাতাসের ছিটায় আপনারা জানেন জল্পনা বলে যে জিনিস আছে এই যে আপনি যখন হাচ্ছি করেন এই যে হাচ্ছি মারেন তখন হাত দিতে হয় তাই না, কেন নিতে হয় ছিটি যখন মারেন তখন কেন নিতে হয়, যাতে করে আপনার মুখ থেকে প্রায় 5000 জল্পনা বের হচ্ছে সেই জল্পনা অপরের গায়ে গিয়ে না লাগে, পেশাবেরও জল্পনা আছে, পেশাব যখন জোরে বের হয় মাটিতে গিয়ে পাথরে গিয়ে আঘাত খায় তখন জলকণা সৃষ্টি হয়, আর সেই জলকণা হাওয়াতে ঘুরে যেন আপনার গায়ে না লাগে, কিংবা কোনো শক্ত জায়গায় পেশাব করবেন না, নরম জায়গায় পেশাব করবেন, কিংবা বাতাসের বিপরীত দিকে পেশাব করবেন যাতে পেশাবটা আপনার গায়ে না লাগে। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো জায়গায় পেশাব করতেই হয়, তাহলে এই পেশাব করা ঠিক না, কোনো জায়গায় যদি করেন করতেই হয় তো ঠিক আছে, এমন ভাবে করবেন যাতে আপনার গায়ে না লাগে। কিন্তু যে মানুষ এসব খেয়াল করে না, পেশাব লাগলো না লাগলো অত সমস্যা নেই, তো নামাজ যদি পড়ে নামাজ হবে, নামাজ হবে না। আর তার জন্য এত বড় একটা জিনিস থেকে না বাঁচার ফলে কবরে আজাব হবে। নম্বর তিন, চুগলি করা। চুগলি করা কাকে বলে? চুগলখড়ি করা কাকে বলে? একজনের কথা অপরজনকে লাগিয়ে দেওয়া, যাদের আপোষে দুশ্মনী আছে, দুশ্মনী বাড়িয়ে দেওয়ার জন্য লাগিয়ে দেওয়া। রহিম ভাইয়ের সাথে করিমের দুশ্মনী আছে, ঠিক আছে, এই দুশ্মনী বা এই শত্রুতা মিটিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যায়, তাই না? কিন্তু আপনি করছেন কি, যাতে করে রহিম আর করিমের বেশি লেগে যায়, আপনি রহিমের কথাটা করিমকে কে বলছেন, করিম যেন রহিম তোমার জন্য এইসব নোংরা কথা বলে, কি হলো, কি হলো, এটা বেড়ে গেল। হাম্মাদা তো হাতা, হাম্মাদা তো হাতা হয়ে গেল, ইন্ধন বহনকারী, আপনি আগুনে পেট্রোল ঢাললেন, আগুন লাগিয়ে দিলেন, এ হলো যুগল ঘর। অন্য আর কোন কোন বর্ণনাটা আছে, দিবত কবরের আজাব হওয়ার একটা কারণ, দিবত আলাদা চলাই একটা বা হুকুম বাহাদা, এক অপরের জন্য দিবত না করো। হচ্ছে পরের মন্দ কথা অপরের কাছে প্রকাশ করা, গাওয়া, সেই মন্দটা তার ভিতরে থাকলে গাওয়া নাকি না থাকলে গাওয়া, মন্দটা তার আছে সত্যই, সেই মন্দটাই আপনি বলছেন তবেই আপনার কি হবে, আর সেই মন্দটা আদতেও না থাকে, অথচ আপনি তার বদনাম অপরের কাছে করছেন, তাহলে কি হবে, এটা গীবত? এটা গীবত বলে না, এটাকে বলে অপবাদ, এটা আরো বড় না। আর গীবত বলা হয় যে একটা লোক সত্যিই খারাপ, কিন্তু সেই খারাপিটা আপনি অপরের কাছে বলছেন, পেছনে বলছেন, তার সামনে বলছেন না, এটাই হচ্ছে গীবত, একেই বলে গীবত। সুতরাং গীবত বা চুবকখড়ি অথবা পেশাবের শিকার থেকে না বাঁচা কবরে আজাব হওয়ার একটি কারণ হাদিসে আছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহায়াতিন হেতান মাক্কা আবিল মদিনা সামিআ সাওতা ইনসানাইন ইউআযাবানি ফি কুবুরিহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, তারপরে শুনলেন যে কবরের আজাব হচ্ছে, তাকে শোনানো হলো আল্লাহর পক্ষ থেকে, শোনানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন যে গায়েবের খবর বলতেন, আল্লাহ নবী গায়েবের খবর বলতেন, বলতেন, বহু গায়েবের খবর বলেছেন, কিন্তু জানতেন না যে জিনিসটাকে জানানো হতো সেই জিনিসটা বলতেন। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল গায়েব জানতেন না, কিন্তু গায়েবের খবর বলতেন, বহু গায়েবের খবর বলেছেন। এই যে এখানে কবর আজাব হচ্ছে কি করে জানেন, তাকে জানানো হয়েছে। তারপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার এখানে, কারো কবর আছে বলছি, না এখানে কবর আছে, তো বলে এদের কবর আজাব হচ্ছে, কিন্তু এদের আজাব হচ্ছে, কিন্তু কোনো বড় বিষয়ে এদের আজাব হচ্ছে না, বারা ইন্নাহুম কাবীর, মানে হ্যাঁ তাদের যে কারণে আজাব হচ্ছে সেটা হচ্ছে কাবিরা গোনা, কিন্তু এই কাবিরা গোনা থেকে বেঁচে থাকাটা বড় ছিল না, তারা বেঁচে থাকতে পারত। আম্মা আহাদুহুমা লা ইস্তাবরিউ মিন বাউলিহি আও লা ইস্তানজিহু মিন বাউলিহি, ওদের মধ্যে একজন নিজের পেশাবের ছিটা থেকে বাঁচত না, আর দ্বিতীয়জন করত কি, ওয়া কানাল আখারু ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন চুগলখড়ি করে বেড়াত। এই জন্য কবরের আজাব হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল নিয়ে দুভাগ করে কবর দুটো কবরে গেড়ে দিলেন এবং বললেন যে যতক্ষণ পর্যন্ত ইন্নাহু ইয়াহওয়ান আলাইহিমা মা কানাত রাতবাতাইন, যতক্ষণ পর্যন্ত এই খেজুর ডাল প্রতি ভিজে থাকবে ততক্ষণ পর্যন্ত এদের কবরের আজাব মাফ হয়ে যাবে। আপনাকে বলবো যে সত্যপক্ষে খেজুরের ডাল ডালে কি কবরের আজাব মাফ হয়, একটু শান্ত হন ইনশাআল্লাহ পরে বলছি। কবরের আজাব হওয়ার কারণ আপনাদেরকে শোনাচ্ছি। দেখেছি তিনি তাবি করতেন। তিনি একদিন সকালে বললেন, গত রাত্রে আমার কাছে দুজন আগন্তুক এলো, দুটো লোক এলো, তারা আমাকে উঠালো আর বললো চলুন। আমি তাদের সাথে চলতে লাগলাম। অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছলাম। দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার পাথরের মাথায় পাথর নিক্ষেপ করছে, পাথর দিয়ে আঘাত করছে, ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথরটা গড়িয়ে সরে পড়ছে। তারপর আবার সে পাথরটি অনুসরণ করে তা পুনরায় পাথরটা কুড়িয়ে নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই তার মাথা আবার আগেকার মতো ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে, আবার মাথায় পাথর আঘাত করছে যেমন প্রথমবার করেছিল। তিনি বললেন, আমি সাথীদেরকে বললাম, ওই লোকগুলিকে জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ, এটা কি, একে মারা হচ্ছে কেন? তারা আমাকে বললেন, ইনতালেক ইনতালেক, আগে বাড়ুন আগে বাড়ুন, চলতে থাকুন। সুতরাং আমরা চলতে লাগলাম। তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম। এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আখড়া দিয়ে দাঁড়িয়ে আছে, লোহার আখড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিড়ে ফেলছে। তারপরে লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের মতো যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকে সাথে করছে। ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। তিনি বললেন, আমি বললাম সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, একা একা, যার সঙ্গে যাদের সঙ্গে এরকম আচরণ করা হচ্ছে তারা আমাকে বলে চলুন চলুন আগে বলুন। সুতরাং আমরা চলতে লাগলাম। এবং তন্দুর চুলা, যে চুলাতে রূপ মানে আমাদের তন্দুর রুটি তৈরি করা হয়, যে ভিতরে ভাবে দেখেছেন আপনারা নিজের বিক্রয় করে, ওইভাবে তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম আর সেখানে স্বর্গ নানা শব্দ ছিল। আমরা তাতে মুখি মেরে দেখলাম, তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে ভিতরে, আর নিচ থেকে নির্গত আগুনে লেলি হানসিকা তাদেরকে স্পর্শ করছে। যখন লেলি হানসিকা তাদেরকে স্পর্শ করছে তখন তারা উচ্চভাবে চিৎকার করে উঠছে। আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? আমাকে তারা বললেন, চলুন চলুন চলতে থাকুন। বলা হয়েছে চায়ের পাতি দেখেছেন, যখন পানিতে ফোটে তখন চায়ের পাতিটা ওঠা নামা করে, ওরা আগুনে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ এইভাবে ওঠা নামা করছে। খারাপ তারা বললেন, আগে ভাবুন চলুন পরে বলছি। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম। নদীতে ছিল রক্তের মতো লাল, অর্থাৎ রক্তের নদী। দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে। প্রথমে সাঁতার কাটবে, একটু ক্লান্ত হয়ে তীরে ফিরতে চাচ্ছে, আর তখনই সেই লোক তার হাতে যে পাথর, আবার তাকে পাথর মারছে, আবার নদীর মাঝখানে যেতে বাধ্য করছে। আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা বললেন, চলুন চলুন। তারপর আরো অনেক কিছু দেখানো হলো। শেষকালে রসুল বলছেন, আমি বললাম, আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলো তাৎপর্য কি আমাকে বলে দিন। তারা আমাকে বললেন, আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা বর্জন করে আর ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকে। দুটো শাস্তি, এই দুটো লোকের শাস্তি, মাথায় পাথর মেরে আঘাত করা হচ্ছে। এটা জান্নাতে, এটা জাহান্নামে না কবরে? কবরে, জাহান্নামে নয়। তার কারণ অন্য বর্ণনায় আছে যে এই রকম শাস্তি কিয়ামত পর্যন্ত হতে থাকবে। তার মানে কিয়ামত হয়ে গেলে শাস্তি বন্ধ, তারপর আবার হিসাব আছে। তারপরে যে কি শাস্তি হবে আল্লাহ জানে। এখন মুক্ত জগতে তাদের এই শাস্তি হচ্ছে যে এক নম্বর কোরআন পড়েছ অথচ কোরআন মানো না, কোরআনকে ব্যবসা বেসাতি বানিয়ে নিয়েছ, কোরআন দিয়ে লোকের কাছে খেয়ে বেড়াচ্ছ অথচ কোরআন তোমরা মানো না, দিনে কোরআন পড়তে রাতে ঘুমিয়ে থাকতে, কোরআনের উপর আমল করতে না। নম্বর দুই, ফরজ নামাজ থেকে ঘুমিয়ে থাকা, যে ভাইরা ফজরের সময় উঠে না ঘুমিয়ে থাকেন এবং অ্যালার্মটা ডিউটি সময় লাগিয়ে রাখেন, ফজরের সময় উঠলে ঘুমের দেশটাও হবে, তারপর শুনে আর ঘুম আসবে না, ডিউটির আগে উঠলে মোটামুটি ঘুমটা ঠিক হয়। ওদিকে টিভি দেখতে তো রাত হয়ে যায়, তো ওই জন্য মোটামুটি ফজরের নামাজের জমাতে না পড়া হয়, তাহলে মোটামুটি ঘুমটা মেকআপ হয়ে যায়। এই জন্য করে কি এলার্মটা কখন দেয়, ডিউটির আগে। নামাজি মাশাআল্লাহ নামাজি এলার্মটা লাগিয়ে তখন এলার্ম বাজলো, উঠলো, ব্যাস করতে করতে গিয়ে উঁচু চুচু করে সূর্য উঠে গেছে, তখন কোন রকম করে দু চার রাখা ঠুকে নিয়ে ডিউটিতে বেরিয়ে গেল। খুব ভালো ভালো নামাজি। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, নামাজ পড়ো না নামাজিরা, কারণ নামাজিরা ওয়াইল ঢুকে যাবে। হুজুর তো ভালো কথা দেন না, কাল থেকে নামাজ বন্ধ করে দাও। ওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য ওয়াইল দজ। কোন নামাজিদের জন্য? আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, খেয়াল নেই নামাজ সময় পার হয়ে যাচ্ছে, খেয়াল নেই নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়া সত্ত্বেও তারা জাহান্নামে যাবে, জাহান্নামের এক উপত্যকায় যাবে, যে উপত্যকার নাম হলো ওয়াইল। সুতরাং নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকার ফলে এই মধ্য জগতে কবরে তাকে পাথর মেরে মেরে মাথার খুন ছাড়ানো, খুব ঘুমাচ্ছিলে দুনিয়ার বুকে। আর ওই যে ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন তার কষ্ট থেকে মাথার পিছন দিক পর্যন্ত এবং নাকের ছিদ্র এই পর্যন্ত চিরে ফেলা হচ্ছে, তার কি দোষ ছিল? সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলত যা চতুর্দিকে ছড়িয়ে পড়ত, দিক চক্র বলে ছড়িয়ে পড়ত। আপনারা জানেন দিক চক্র বলে কাদের মিথ্যা ছড়িয়ে যায়? সাংবাদিকদের, রেডিওতে, টিভিতে, তাই না? তারপর পত্র পত্রিকায় দিক চক্র বলে সারা বিশ্বে ছড়িয়ে যায়। যারা এইভাবে মিথ্যা বলে খবর প্রচার করত, মিথ্যা বলতো, এমন মিথ্যা বলতো, এভাবে প্রচার হতো, তাদেরকে কষ্টের এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আর যে সকল উলঙ্গ নারী পুরুষ তন্দুর চুলা সন্ত্রিশ গর্তের অভ্যন্তরে দেখলেন, তারা হলো দুনিয়ার বুকে ব্যবিচারি ব্যবিচারিণী। তারা কি করতো? ব্যবিচার করতো, আই লাভ ইউ বলে ইয়ে করে বিয়ে, আগে ইয়ে তারপরে বিয়ে, টেস্ট পরীক্ষা না হলে বিয়ে পরীক্ষা হয় না, আগে টেস্ট করতো তারপরে বিয়ে করতো। এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে ব্যবিচার করেছে। আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন সে নদীতে সাঁতার কাটছে, রক্তের নদীতে, আর তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে হচ্ছে সূক্ষ্ম, খুব সুদ খেয়েছে। সব থেকে খেতে কি মজা জানেন? বলা বাড়ি শক্ত, সব থেকে খেতে মজা গরিবের রক্ত, এরা গরিবের রক্ত চুষে চুষে খেয়েছে, এই জন্য রক্তের নদীতে একে কি করা হচ্ছে, ভাসানো হচ্ছে। সুতরাং বোঝা গেল কি, যে সুদ খেলে কবরে আজাব হয়, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে কবরে আজাব হয়, এবং হাফেজ কারি আলম যারা প্রাণের উপরে আপন করে না তার ফলে কবরে আজাব হয়, আর মিথ্যা বললে এবং খুব বড় মিথ্যা বললে আজাব হয়, আর কি বলে ব্যবিচার করলে কবরে আজাব হয়। এই যে মোটামুটি এতগুলো কারণে কবরে আজাব যেগুলো পরিষ্কার ভাবে হাদিসে এসেছে, আর বাকি আম ভাবে সমস্ত রকমের গোনাই হচ্ছে কবরে আজাব হওয়ার কারণ। এখন চলুন কবরের আজাব থেকে বাঁচবেন কিভাবে, কি করলে কবরের আজাব আপনার হবে না। নম্বর এক, সূরা মুলক নিয়মিত পড়লে আপনার কবরের আজাব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিয়াল মানিআ হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলক যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে কবরের আজাব থেকে সে রক্ষা পাবে। নম্বর দুই, যদি আপনি আমভাবে নেক আমল করেন তো নেক আমল আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে। যেমন বলা হলো নেক আমল আপনার বন্ধু রূপে এসে হাজির হবে, সুন্দর চেহারা বিশিষ্ট বন্ধু, আপনি জিজ্ঞাসা করবেন কে তুমি, সে বলবে আমি তোমার বন্ধু, আমি তোমার নেক আমল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা ইনসানু কবরাহু ফা ইন কানা মুমিনান আহাফা বিহি আমালুহু আস-সালাতু ওয়াস-সিয়াম। মুমিন হলে পরে কবরে যখন যাবে মুমিন হলে পরে তার সমস্ত নেক আমল তাকে ঢেকে নেবে, বন্ধু রূপে সে হাজির হবে। ফায়াতিহিল মালাকু মিন নাহলি সালাতি ফাতারুদ্দ ওয়া মিন নাহলি সিয়ামি ফায়ারুদ্দ। রোজা এসে তাকে রক্ষা করবে, নামাজ এসে তাকে রক্ষা করবে। নম্বর তিন, যদি আপনি পেটের রোগে মারা যান তাহলে কবরের আজাব থেকে রক্ষা পাবেন। পেটের যে কোনো রোগে যদি আপনি মারা যান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কবরের আজাব থেকে রক্ষা পাবে। মাইয়াতুলুহু বাতনুহু ফালা ইউআযাবা ফি কবরিহি, যে ব্যক্তি কবরের কোন পেটের রোগের কারণে মারা যাবে তাহলে সে কবরের আজাব থেকে রক্ষা পাবে। নম্বর চার, যদি কেউ জুমার রাত্রে মারা যায়, জুমার রাত্রে অথবা দিনে মারা যায় তাহলে সে কবরে আবার থেকে রক্ষা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার রাতে কিংবা দিনে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কিন্তু এই রক্ষার প্রধান শর্ত হলো সেই লোককে কি হতে হবে, কি হতে হবে, তাওহীদ পাতি হতে হবে। বেনামাজি হলো চলবে নাকি না? ওটা তো বলা হয়েছে যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, সুতরাং এটা তো প্রথম শর্ত। নামাজ হলে নামাজ ঠিক হলে সব ঠিক, নামাজ বাতিল হলে নামাজ বেকার হলে সব বেকার। নামাজ মাফ নাই, তৌহিদ থাকতে হবে, তবে কবরের আযাব থেকে আপনি রক্ষা পাবেন, নচেত পাবেন না। নম্বর পাঁচ, যদি আপনি প্রতিরক্ষা বাহিনীর কাজে থেকে থাকা অবস্থায় মারা যান, প্রতিরক্ষা বাহিনী মানে জিহাদে আছেন, সেই জিহাদে এমন জায়গায় আছেন যেখান থেকে দুশ্মনরা আসতে পারে, সেখানে আপনি প্রতিরক্ষার কাজ করছেন, সেইখান থেকে যদি আপনি মারা যান তাহলে আপনার কবরের আযাব মাফ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাত ইয়াওমান ওয়া লাইলাতান কানা লাহু কাসিয়ামি শাহরিল লিতাই ওয়া মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ আজরা আল্লাহু লাহু আজরা ওয়াল্লাযী কানা ইয়া'মালু আজা সালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া নাফাকাতিহি ওয়া উকিয়া মিন ফাত্তানিল কবর ওয়া আমিনা মিনাল ফাজাইল আকবার। যে ব্যক্তি প্রতিরক্ষার কাজে, যে প্রতিরক্ষার কাজ করে এক রাত অথবা একদিন, তার এক মাস রোজা রাখার সমান সওয়াব হয়। আর যে ব্যক্তি ওই কাজের থেকে অবস্থায় মারা যাবে, অনাবস্থায় মারা যাবে, তার জন্য আল্লাহ তাআলা সওয়াব জারি করবেন। কেমন জারি? কানিয়া আমল আজরা সালাতিহি, তার নামাজের সওয়াব, তার রোজার সওয়াব, তার খরচের সওয়াব, তার সাদাকার সওয়াব। আর কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হবে, এবং কিয়ামতের দিন যখন সিঙ্গার উৎকার করা হবে, যে ফাজাইল আকবার, যখন সবাই সিঙ্গার সরে অজ্ঞান হয়ে যাবে, সেই সময় তাকে রক্ষা করা হবে। নম্বর ৬, কোন পবিত্র স্থানে দাফন করলে, মক্কা মদিনা জেরুজালেম বা বাগদাদে দাফন হলে কবরে আযাব মাফ হবে কি না, এখান থেকে আমাদের প্রশ্ন। যদি কেউ পবিত্র স্থানে মারা যায়, মক্কায় মারা যায়, কবরে আযাব মাফ? মদিনায় মারা যায়, কবরে আযাব মাফ? বাগদাদে যদি মারা যায়, কবরে আযাব মাফ? জেরুজালেমে যদি মারা যায়, কবরে আযাব মাফ? অবশ্যই না। কবরে আযাব মাফ হওয়ার জন্য এ বলা হয়নি যে অমুক জায়গায় মরলে তার কবরে আযাব মাফ, বরং মদিনার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে, আল মাদিনাতু মান সাবারা আলা শিদ্দাতিহা ওয়া লা আওয়া লা আওয়াইহা কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি মদিনায় বাস করবে এবং তাতে যে কষ্ট, মুসিবত, বালা মুসিবত বা কষ্ট আসবে তাকে সবুর করবে, আমি কিয়ামতের দিনে তার জন্য সুপারিশকারী হব অথবা সাক্ষী হয়ে যাব। মদিনা, মদিনায় কষ্ট স্বীকার করলে, কিন্তু মদিনায় মারা গেলে তার জন্য কবরের আযাব মাফ, এই কথা বলা হয়। নম্বর ৭, কোন নেক লোকের পাশে যদি কবর দেওয়া হয় তাহলে কি কবর আযাব মাফ হবে? কিংবা কোন খারাপ লোকের পাশে যদি কবর হয় তাহলে কি তার কবরে আযাব হবে? ওখান থেকে ওখানে ওই যে দেওয়ালে দেওয়ালে কানেকশন হয়ে আপনার কবরে আযাব আসে নাকি? অসম্ভব। কারণ কবর আমরা যাকে বলি ওইটুকু বর্তমানে তো শুধু কবর নয়, কবর হচ্ছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, এখানে একটা লোক ঘুমাচ্ছে, এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে এখন বাংলাদেশ গেছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমি বাংলাদেশ চলে গেছে, ঠিক আছে কিনা? তারপর বাংলাদেশে গিয়ে ফুটবল, হ্যাঁ ফুটবলের ময়দানে গিয়ে ফুটবল খেলছে, অথচ বসে আছে কোথায়? এই সামান্য জায়গাতে চেয়ারে বসে আছে। আমরা যে কথাগুলো বলছি শুনতে পাচ্ছে না? আর ও স্বপ্নের ভিতরে যে কথাগুলো বলছে বাংলাদেশের লোকের সাথে সেগুলো কি আমরা শুনতে পাচ্ছি না? ও যে যে যে জগতে বিচরণ করছে সেটা কি ছোট জায়গা? না, বিশাল বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, অথচ বসে আছে চেয়ারে, সামান্য চেয়ারে। আমরা সেই জায়গাটা কল্পনাই করতে পারি না। ঠিক ওই রকমই কবর, কবর সামান্য জায়গা দেখলে কি হবে? যে বললাম যে বলা হবে যত দূর দৃষ্টি যায় তত দূর তা নজর যাবে। সুতরাং কবর কি শুধু আমরা এরকম কল্পনা করলেই হবে না যে তার পাশে কবর দিলে কবরের শান্তি আসবে অথবা শাস্তি আসবে, ভালো লোকের কাছে কবর দিলে কবরের আযাব মাফ হয়ে যাবে, খারাপ লোকের পাশে কবর হলে কবরের আযাব হবে, এরকম ধারণা করা ঠিক নয়। তাহলে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে আবু বকর কেন কবর নিয়েছেন, ওমর কেন কবর নিয়েছেন, এটা কি কবরের আযাব মাফ করার জন্য কবর নিয়েছেন? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন দুনিয়াতে ছিলাম সাথে সাথে তার সাথী হয়েছিলাম, আহা দুজনেই শ্বশুর, অথচ কেমন সাথে সাহাবী একসঙ্গে সঙ্গী রূপে ছিলেন। মরণের পরেও আমরা এক জায়গায় থাকবো, আর ইনশাআল্লাহ তারা সবাই জান্নাতবাসী। তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সুতরাং দুনিয়াতে পাশাপাশি যখন কবর হবে ইনশাআল্লাহ জান্নাতে আমরা পাশাপাশি থাকবো, এই আশা করে এই কামনা করে তারা ওখানে কবর দিয়েছিলেন। কথা ছিল মা আয়েশার কবর হবে ওই ঘরটার ভিতরে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মা আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে তার দুই সাথীর কাছে কবর নিয়েছিলেন, কবরের আযাব মাফ করবার জন্য না, শুধু সাথীর কাছে থাকবো এটা একটা সান্ত্বনা, এই সান্ত্বনা আমার জন্য কবর নিয়েছিলেন। বোঝা গেল কি, যে কোনো নেক নেক লোকের পাশে যদি কবর হয় তো কবরের আযাব মাফ হওয়া নয়। আপনি যদি বলেন আমার খুব টাকা পয়সা আছে, আমি অমুক অলির কবরের পাশে গিয়ে কবর নেব, কিংবা জান্নাতুল বাকি যাকে বলা হয়, জান্নাতুল বাকি বলা ঠিক, জান্নাতুল বাকি বলা ঠিক না, কি বলতে হয় আকিল বার্তা, সেখানে গিয়ে কবর নেবো তাহলে সেখানে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। অনেকে মনে করে বাগদাদে গিয়ে কবর নেবো সেখানে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে, এসব বাজে কথা। কবরের আযাব মাফ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে কবর বা আপনাকে ছেড়ে দেবে, আপনাকে শাস্তি দেবে না। নম্বর এই প্রসঙ্গেই লাশ স্থানান্তরিত করা, জায়গায় মরেছেন সেখান থেকে অন্য জায়গায়, কোনো ভালো জায়গায়, অলিয়া উলিয়া জায়গায়, কিংবা আপনার কল্পিত পীর সাহেবের জায়গায় কবর নেবে, আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। যে শহর বা গ্রামে মৃত্যু ঘটেছে সেই শহর বা গ্রামে লাশ দাফন করতে হবে, এটাই হচ্ছে শরীয়তের নিয়ম। যেমন সৌদি আরবে যদি কারো ইন্তেকাল হয় তো নিয়ম হচ্ছে সৌদি আরবেই তার মাটি হবে, দাফন হবে, অন্য কোন স্থানে বহন করে সেখানে দাফন করা বিহিত নয়, শরীয়ত সম্মত নয়, কারণ এটা উক্ত শীঘ্রতার আদেশের পরিপন্থী। শীঘ্রতা মানে কি, যে তোমাদের কারো মৃত্যু মারা গেলে লাশ কেউ কোনো মানুষ মারা গেলে পরে তাদেরকে সাথে সাথে তাড়াতাড়ি করে দাফন করে ফেলো, সে যদি ভালো লোক হয় সে তার শান্তি পাবে তাড়াতাড়ি, আর যদি খারাপ লোক হয় তোমাদের ঘর থেকে দায়িত্ব নামিয়ে দেবে। সুতরাং তাড়াতাড়ি করে দাফন করতে হবে, আর লাশ যদি বহন করতে হয় তাহলে বুঝতেই পারছেন কতদিন ফ্রিজে পড়ে থাকে, ফ্রিজে পড়ে থাকবে, তারপর কাগজপত্রে সেদিক সেদিক কত কি তৈরি হবে, তারপর তাকে লাশ পাঠানো হবে, ইত্যাদি ইত্যাদি। পরন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন মুসলিমদের লাশ বাকিতে দাফন করার জন্য বহন করা শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরফ থেকে এক আহ্বানকারী আহ্বান করে বলল, জানেন তো বাকি কোথায়, ওহুদ কোথায়, আপনারা যদি উমরা করতে গেছেন বা মদিনা জিয়ারতে গেছেন, ওহুদ থেকে বাকি প্রায় 3 মাইল, তার মানে 4.5 কিলোমিটার, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, সাহাবারা যেখানে শহীদ হয়েছিলেন, সেখান থেকে অনেকে চাইলো যে এখান থেকে লাশ নিয়ে গিয়ে কোথায় দাফন করবো, বাকিতে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানকারী পাঠিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের লাশ সমূহকে তাদের মৃত্যুস্থলে দাফন করতে আদেশ করছেন। এই জন্য উহুদের ময়দানেই, যেমন আপনারা গিয়ে দেখেছেন যেখানে সাইয়েদুস শুহাদা বলে লেখা আছে, হামজা রাদিয়াল্লাহু আনহু কবর আছে, অন্যান্য সাহাবীর কবর আছে, সেখানে দাফন করা হলো। আমার আম্মা জান, মানে সাহাবী যাবেন বলছেন আমার আম্মা জান, তখন আমার আব্বা জান ও মামা জানকে একটি সেচক উঠে পিঠে পাশাপাশি রেখে বাকিতে দাফন করার উদ্দেশ্যে বহন করে ফেলেছিলেন, নিয়ে গেছিলেন, কিন্তু তাদেরকেও ওই আদেশ অনুসারে ফিরিয়ে আনা হলো বাকি থেকে নিয়ে গিয়ে আবার বহুতে ফিরিয়ে দেওয়া হলো, সেখানে দাফন করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক ভাই ওয়াকিউর হাবাসাতে মারা গেলেন এবং সেখান মধ্যে তার লাশ বহন করা হলে তিনি বলেছিলেন, যা শোক আমাকে সন্তপ্ত করেছে তা এই যে আমি মা ভাই মারা গেছে তার জন্য সন্তপ্ত পাইনি আমাকে, বরং এই জন্য আমি সন্তপ্ত যে আমার ইচ্ছা ছিল আমার আমার ভাইয়ের দাফন তার মৃত্যুস্থলেই হোক, কিন্তু মৃত্যুস্থলে হয়নি, এটাই আমার বড় আফসোস। কোন মর্যাদাপূর্ণ বা তথাকথিত শরীফ স্থানে, আমরা তো শরীফ বানিয়ে নিয়েছি, অমক শরীফ তমক শরীফ বানিয়ে নিয়েছি, দাফন করার অসিলত মৃত ব্যক্তি করে থাকলেও তা মানা উচিত নয়। যদি কোনো বাপ তার ছেলেকে অসিহত করে, অসিহত করে বাবা আমি মারা গেলে আমার লাশটাকে অমক শরীফে নিয়ে গিয়ে দাফন করো, এই অসিহত মানা উচিত, এই অসিহত মানা উচিত নয়, কারণ এই অসিহত জায়েজ নয়। আর এমন অসিহত বাতিল, পক্ষান্তরে লাশের কোনো প্রকার ক্ষতির আশঙ্কা থাকলে, যেমন সেখানে যে সেটাই দাফন করলে তার কবর বা লাশের উপর অত্যাচার হতে পারে, কোনো বিবাহ ভটকারিতা বা কুপ্রবৃত্তি বসে কেউ লাশের মর্যাদা হানি ঘটাতে পারে, এমন ভয় হলে নিরাপদ স্থানে বহন করে দাফন করা ওয়াজে, যেখানে লাশ দাফন করলে পরে তুলে নিতে পারে শত্রুরা, তাকে তুলে নিয়ে বেঞ্চিত করতে পারে, সেটা আলাদা কথা, তখন সেই লাশ অন্য জায়গায় নিয়ে গিয়ে দাফন করতে পারা যায়। আল্লামা আল-আলবানি বলছেন, তদনুরূপ কেউ বিদেশে মারা গিয়ে তার আত্মীয় পরিজনের দর্শন আশা পূরণ করার জন্য এবং জেলার সুবিধা লাভের উদ্দেশ্যে স্বদেশে বহন করে দাফন করাও প্রয়োজনে বৈধ। আমরা না এটা মজার আছে বহুত ইসলামিয়া এখানকার ওলামাদের ফতোয়া, যদি মনে করেন যে হ্যাঁ সেখানে দেশে নিয়ে গিয়ে তার আত্মীয় স্বজনের মানে সান্ত্বনা হবে তাহলে প্রয়োজনে বৈধ, এটা হারাম কাজ নয়। নয় নম্বর, যদি মসজিদের পাশে কবর দেওয়া হয় তাহলে কি কবরের আজান মান হবে? মসজিদের পাশে অনেকে মনে করে মসজিদের পাশে আমার কবর দিও তাহলে পরে আমার কবরের আজান মাফ হয়ে যাবে, এটা কি হবে? কবি নজরুল যে গিয়ে গেছেন মসজিদে এই পাশে আমার কবর দিও ভাই, যেন কবরের থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়, আমার কবরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বাংলা শুনতে পাবে, গোলা জবাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কত পরিষ্কার খোদার ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, সেই কোরআন শুনে যেন আমি পরাণ জড়াই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কত দরবেশ ফকির রে ভাই মসজিদে রাঙিনাতে আল্লাহ নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহ নাম জপিতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। এতক্ষণ যা শুনলেন কবি নজরুলের আশা, এটা কি ঠিক না ভুল? ভুল কেন? মসজিদের পাশে আমার কবর দিও ভাই গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়, কবরে কেউ গেলে কোন শব্দ শুনতে পাবে দুনিয়া? তাহলে কবি তুমি কি করে মুয়াজ্জিনের আজান শুনতে পাবে? মসজিদের কাছে আমার কবর গেলে আমি মুয়াজ্জিনের আজান কাছে থেকে শুনতে পাবো, কবর থেকে কি কিছু শোনা যাবে? আব্বা জানেন আম্মা জানেন কিংবা আপনার স্ত্রী জানেন কবর কি, কবর কি আওয়াজ কি শুনতে পাবেন কবর থেকে? তাহলে কেন কবি এই কথা বললেন? কোন কবরবাসী কবরের ভিতর থেকে দুনিয়ার কোন শব্দ শুনে না, আল্লাহ তাআলা বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুমা দুআ ইযা ওয়ালা মুদবিরিন, তুমি কোন মৃত ব্যক্তিকে শোনাতে পারো না, ওয়া মা ইয়াসলা বিল আহিয়া ওয়া লা আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিউ মান ফিল কুবুর, যারা কবরে আছে তুমি শোনাতে পারো না। তাহলে কি করে শুনবে কবি কবরের কবরের থেকে মসজিদের আজান? এই ধারণা ভুল। বলে হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সমস্ত কাফেরদেরকে একটা কুয়োতে ফেলে দিয়ে তিনি বলেছিলেন, এ অমক, এ আবু জেহেল, এ অমক, তমক, তোমরা কি তোমাদের রব যা ওয়াদা দিয়েছে সত্য পেয়েছে? পেয়েছ? আমরা আমাদেরকে আমাদের রব যে ওয়াদা দিয়েছিলেন তা আমরা সত্য পেয়েছি। তখন উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এখন একেবারে শীতল লাশ, ওদেরকে আপনি কি শোনাচ্ছেন, ওরা কি শুনতে পাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা, তোমার থেকে বেশি ওরা শুনতে পাচ্ছে। এই তো মরার পরেও লাশ শুনতে পায়, তা শুনতে পায় না কেন? আমরা বলবো যে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ব্যাপার, তিনি মানে ওই কাফেরদেরকে লাঞ্ছিত করার জন্য, প্রদর্শিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে খাস ভাবে শোনানো হয়েছিল, সমস্ত লাশে শুনতে পায় না। নম্বর দুই, হাদিসে আছে যে যখন মৃত ব্যক্তিকে দাফন করে কবরে শুইয়ে দেওয়া হয় তখন সে যখন লোকেরা ফিরে যায় তখন তাদের জুতোর শব্দ শুনতে পায়, এটা হচ্ছে খাস ব্যাপার, শুধু জুতোর শব্দই শুনতে পায় আর অন্য কিছু শুনতে পায় না, কোনো প্রমাণ নেই যে মৃত ব্যক্তিরা শুনতে পায়। বুঝুন, মৃত ব্যক্তিরা শুনতে না পায় তাহলে আমরা সালাম দিই কেন? আমরা তো সালাম দিই তাই না, আসসালামু আলাইকুম আহলুল কুবুরে, তা শুনতে যদি না পায় কোন মৃত ব্যক্তিকে কি সালাম দেওয়া হয়? কোন ঘুমন্ত ব্যক্তিকে কি সালাম দেওয়া হয়? আমরা জীবিত আছে না মৃত আছে না ঘুমিয়ে আছে এগুলো সালাম দিই না। সালাম মানে হচ্ছে দোয়া, সালাম মানে কি? শান্তির দোয়া, আসসালামু আলাইকুম আহলুল কুবুরে, এদেরকে সম্বোধন করে এই জন্য তাদেরকে দোয়া দিই, এটা নয় যে তারা জীবিত আছে এবং তারা আমাদের জবাব দেয় না। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আমরা সালাম দিই বা সালাম পড়ি বা দরুদ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান? শুনতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে যদি আমরা সালাম দিই শুনতে পাবেন? আল্লাহ রাসূলের মসজিদে মাইক্রোফোনে যে দরুদ সালাম পড়া হয় আল্লাহ রাসূল শুনতে পাবেন? বাংলাদেশের পর্ণ কুটির থেকে যদি কোন বুড়ি ফিস ফিসিয়ে সালাম দরুদ পড়ে, আল্লাহ নবী শুনতে পাবেন? পাবেন? শুনতে পাবেন না, কিন্তু তার কাছে সালাম পৌঁছানো হয়। বাংলাদেশে ত্রুটি হতে যে সালাম পাঠানো হচ্ছে, পড়া হচ্ছে, সেই সালামও একই সময়ে পৌঁছে যায়। আর তার মসজিদে বসে মাইক্রোফোনে যে সালাম পৌঁছানো হচ্ছে, একইভাবে তার কাছে সালাম পৌঁছে যায়। নির্দিষ্ট ফেরেশতা আছেন যারা তার কাছে সালাম পৌঁছে থাকেন। এই জন্য এটা ভুল, যখন কেউ হজ করতে যাচ্ছে, এই বাবা হাজি সাহেব আমার সালাম নবীজির দরজায় পৌঁছে দিল, সালাম পৌঁছে দিও খানিক পরে, কিন্তু আপনি যদি বসে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, সঙ্গে সঙ্গে টেলিগ্রাফ হয়ে গেল, কোথায় মদিনায় আল্লাহ নবীর কাছে, তখন আল্লাহ নবীর কাছে আপনার সালাম পৌঁছানোর ফেরেশতার মাধ্যমে, সুতরাং এটাই হচ্ছে সব থেকে উত্তম। কবর থেকে বাইরে এই জগতের কোন খবর না জানতে পারে আর না শুনতে পারে। সুতরাং কবির ধারণা ভুল যে গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়, কথা ঠিক না। উনি বলছেন আমার গড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। একই কথা, সে পায়ের ধ্বনি শুনতে পাবে না, ওই পায়ের ধ্বনি যখন দাফন করে ফিরে যায় সেটা শোনার কথা আছে। নামাজিদের পায়ের ধ্বনি কবরে কেউ শুনতে পাবে এ কথা মানে ধারণা প্রসূত, এ কথার কোনো দলিল নেই। গোর আজাদ থেকে ইনি বলছেন পায়ের ধ্বনি যখন শুনতে পাবো, গোর আজাদ থেকে এ গুনাহগার পাইবে রেহাই, ওই ধ্বনি শুনে আমার গোর আজাদ মাফ হয়ে যাবে। এটা ধারণা প্রসূত, কল্পনা প্রসূত, সকল কল্পিত, নিজের ধারণা থেকে বলা, যার কোনো দলিল নেই। উনি বলছেন কত পরহেজগার খোদা ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, ঠিক আছে, কোরআন শুনে যেন আমি পড়ানো জোড়ায়। একই কথা হলো কবি, তুমি কবরের থেকে কোরআন শুনতে পাবে না, কবরের থেকে কোনো কিছু শুনতে পাবে না, না আজান আর না কোরআন। তিনি আবার বলছেন কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে, জানি না আল্লাহর নামে জিকির গভীর রাতে লুকিয়ে কোন মসজিদে করা হয়, মানলাম লোকে তাহাজ্জুদ পড়ে সেটা কি বলা হয়, ঠিক আছে। কিন্তু উনি বলছেন তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপিতে চায়, আমি কবর থেকে তাদের সঙ্গে কাঁদব আর আল্লাহর নাম জপ করবো, এটা কি সম্ভব? প্রথম কথা হলো উনি শুনতে পারেন না, তারা জিকির করছে। দ্বিতীয় কথা হলো কবরের ভিতরে কোনো আমল নেই, না জিকির করতে হবে, না নামাজ পড়তে হবে, না কিচ্ছু, যেহেতু ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, সুতরাং সেখানে আমল করার জায়গা না। বলে গেল কি মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যদি দাও তাহলে আমার কবরের আজাব মাফ হবে, গোরা আজাব মাফ হবে, এ ধারণা ঠিক নয়। নম্বর দশ, উচ্চ বংশীয় লোক হলে, যদি কোনো উচ্চ বংশের লোক হয় তার গোরা আজাব মাফ, যদি কেউ সৈয়দ বংশের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি বংশের লোক হয় তাহলে তার গোরা আজাব মাফ, ঠিক না। যে কোনো বংশের হোক তার গোর আজাব মাফ হতে পারে না। এ ব্যাপারে প্রসিদ্ধ একটা ঘোষণা আছে দেশে, সেটা আপনাদেরকে শোনাবো, তারপরে আমি বলবো যে এই কথাটা ভুল। গজল করা হয়েছে হযরত ফাতিমা জোহরা তেজিলে সংসার রাত্রিকালে গোরেলাস রাখা হলো, তার আবু জার গিফারি এক সাহাবি সুজন করিলেন গর্ভূমি করে সম্মোধন, এ খবর তুমি ইহা রাখো কি খবর, কার লাস রাখা হলো তোমার রহিত, যিনি সে খোদা আলী মুর্তজা গৃহিণী হাসান হোসেন দুই ইমাম জননী, পিতা যার মোহাম্মদ নবী দু জাহান, তার লাস রাখা হলো রাতীয় সম্মান, আওয়াজ বাহির হলো কবরে হইতে, হবে না আমায় বংশ পরিচয় দিতে, দেখাইয়া গুণমান বংশের সম্মান, পাবে না আমার কাছে কেহ পরিত্রাণ, কেহ পাইবে তা সেই পরিত্রাণ, থাকিবে যাহার আমল সঠিক ইমান। কথা ঠিক না ভুল? কথাটা ঠিক, মিয়া ফুল মিয়া, 100% ঠিক, কিন্তু এই গল্পটা ভুল। কথা ঠিক কিন্তু গল্পটা ভুল। কোন আমল কাজে দেবে না, কি বলে, কোন বংশ পরিচয় কাজে দেবে না। আমি নবীর বংশে, আমি আব্দুল কাদের পিরিয়ানে পীর আব্দুল কাদের জিলানির বংশে, আজকে আমাকে গলার থেকে মাফ করে দাও না, কবরের কাছে কেউ মাফ পাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা তুমি আমার কাছে যা চাইবার চেয়ে না কে আত্মের দিনে আমি তোমার কোন উপকার করতে পারবো না। হে ফুফু সাফিয়া, দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নেন, কে আমাদের দিনে আমি আপনার কোন উপকার করতে পারবো না। হে আব্বাস, হে চাচা চান, দুনিয়ার বুকে আমার কাছে যা চাইবার চেয়ে নেন, কে আমাদের দিনে আমি কোনো লাভ দিতে পারবো না। হে কোরাইশের বংশধর, হে আমার বংশ, তোমরা দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নাও, কে আমাদের আমি কোনো উপকার করতে পারবো না। তিনি মায়ের জন্য উপকার করতে পারেননি, আব্বার জন্য উপকার করতে পারেননি, চাচার জন্য মরার সময়ে উপকার করতে পারেননি, যেহেতু তিনি কলেমা পড়ে মারা যাননি। বলেছিলেন চাচা জান, কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এমন কলেমা, যে কলেমা দিয়ে আমি আল্লাহর দরবারে হুজ্জত করে বলবো যে আমার চাচা মুসলমান হয়েছে। একে আযাব থেকে মাফ করে দেওয়া হোক, আযাব থেকে নিস্তার দেওয়া হোক, চাচা কলেমা পড়লেন না, এই জন্য কেয়ামতে তাকে বাঁচাতে পারবেন না। শর্ত হলো কি? কালেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসবিহ বিহি নাসাবু, যাকে তার আমল পিছিয়ে রেখেছে, যার ঈমান আমল পিছিয়ে রেখেছে, তাকে তার বংশ অগ্রসর করতে পারবে না, অগ্রণী করতে পারবে না, বংশে কোনো লাভ হবে না। নম্বর 11, কাফনে সাজারনামা লিখে দিলে, সাজারনামা জানেন পিরানি পীরের সাধারণ নামা, অমক পীর তমক পীর অমক বলি বলি হতে কাপড়ে লিখে দেবে, কাপড়টা ঝুলিয়ে দেবে, কবরে গিয়ে লাশ রাখা হবে, মানুষ চলে যাবে, মন্ত্রী নাকি যখন কাপড় খুলে যখন তাকে উঠে বসাতে যাবেন, তখন দেখবেন বাবার সাধারণ নামা লিখা আছে, আর বাপরে বাপ করে ভয় পালাবেন, কাপড় খুলবে কিনা। কেন না? কাপড়ের গায়ে এইসব বড় বড় পীরের নাম লেখা আছে, তাই না? হবে এরকম কোন পীরের নাম দেখে মন্ত্রী নাকি ভয় খাবেন না দয়া করবেন? সেখানে কারাবার চলবে, তারা কারাবার মানে লা ইয়াফুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুন মা ইয়ামুরুন, আল্লাহ ফেরেশতা, যে ফেরেশতাকে যা আদেশ করা হয় তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয় তাই পালন করেন, তারা কোনোদিন অবাধ্য হন না। আর আপনার সাধারণ নামা দেখে আপনার গোরাজা মাফ হয়ে যাবে না, আপনার আজাব হালকা হবে, কিচ্ছু হবে না। সুতরাং সাধারণ নামা লিখে, ওর উপরে আয়াতুল কুরসি লিখে, কিংবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখে, কিংবা সাত পীরের নাম লিখে, কিংবা আরো কিছু লিখে, কিংবা এমন কাপড়, আমাদের অনেক হাজি আছে যে কাপড় জমজমের পানিতে ধুয়ে নিয়ে যায়, হ্যাঁ জমজমের পানিতে ধুয়ে নিয়ে গিয়ে যে কাপড় না হয় কোনো সক্ষম, কোনো লাভ আছে, কোনো উপকার আছে? তার আলাদা উপকার আছে, ঠিক না? কোনো উপকার নেই, একমাত্র উপকারী কবরের ভিতরে কি? ইমানের সঙ্গে নেক আমল, তাছাড়া কোনো উপায় নেই। 12 নম্বর, যেটা আমি বলতে যাচ্ছিলাম, কবরের উপরে খেজুর ডাল গেড়ে দিলে কবরের রাজা মাপ হয় কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেড়েছিলেন, অতএব বলা হয়েছিল যে যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ কবরের রাজার মাপ। এখন যদি আমরা গেড়ে দিই, আমাদের জন্য দ্বারা সুন্নত না সুন্নত না? খেজুর ডাল দ্বারা সুন্নত না সুন্নত না? আল্লাহ রাসূল দিয়েছেন আমাদের জন্য সুন্নত, এটাই বলে ধরো সবাই। কিন্তু কি কারণে আল্লাহ রাসূল দিয়েছেন সেই কারণে দেওয়া সুন্নত না সুন্নত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে যে বরকত ছিল আমাদের হাতে কার বরকত আছে? আমরা যদি খেজুর ডাল গেড়ে দিই তাহলে কি কারণে তার কবরে আজাব মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দোয়া, যে বরকত ছিল তাদের, তা কি আমাদের হাতে আছে? সুতরাং খেজুর ডাল গাড়লে পরে কবরে আজাব মাফ হবে এ ধারণা ভুল। খেজুর ডাল গাড়া সুন্নত না, আর খেজুর ডাল যদি গাড়া হয় তাতে কোনো লাভ হবে না। সুতরাং এইগুলো কবরের কিছু কবরের খবর, যে কিছু আজাব কি জন্য হবে আর আজাব কিভাবে মাফ হবে, আর কিছু ধারণা, যে ধারণা সম্পর্কে আমি আপনাকে বললাম যে কবরের আজাব হবে কি না এবং কবর আজাব থেকে বাঁচাতে পারবে কি না। বা তাহলে অন্য কথা, যে কবরের আজাব মানুষের দেহকে নিয়ে হয় না জানকে বা জীবনকে নিয়ে হয়? বাস এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, সময় হয়ে গেছে, আপনারাও আপনাদেরও গরম লাগছে, আমাকেও গরম লাগছে, আর সময় শেষ, আপনারাও কাজের মানুষ, আমরাও কাজের মানুষ। কি হলো, যে কবরের যে আজাবটা হয় সেই আজাবটা দেহে হয় না আত্মাকে নিয়ে হয়? আপনি আপনার দেহটা কি আপনি না আপনার আপনি কে? আমার আপনিটা হচ্ছে, আপনার আপনিটা হচ্ছেন বা আমার আমিটা হচ্ছি আমার আত্মাটা। আমি আগে ছিলাম কোথায়? রূহ জগতে। আর রূহ জগতে আমার বয়স, আপনার বয়স, নূহ নবীর বয়স, আর সমস্ত নবীর বয়স সমান, তাই না? তার রূহ সবারই একসঙ্গে সৃষ্টি হয়েছে, অতএব সেটা হচ্ছে আমি। দুনিয়াতে এলাম আমার এই বডি নিয়ে, এই বডি পড়ে থাকবে, এই হাতটা কার? আমার। এই হাতটা আমি নই, হাতটা আমার, কারণ আমি হচ্ছে অন্য জিনিস। বডিটা পড়ে থাকবে আর প্রাণ পাখি উড়ে চলে যাবে। সুতরাং আজাদ যে হবে কবরে সেটা আসলে তাকে হবে, যদি দেহকে নিয়ে হয় বলি তো আমরা দেখি দেহ তো পচে গলে একদম শেষ হয়ে গেছে। যে দেহকে বাঁধে খেয়ে ফেলে, খেয়ে হজম করে ফেলে, কিংবা যে দেহকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলে, তার কবরে আজাব কি করে হবে? ওই যে আমার আমিকে নিয়ে হবে, আমার আমিকে নিয়ে তার আজাব হবে, তার হিসাব হবে। আর কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই নেই। এক ব্যক্তি ভয় পেয়ে সে বলেছিল তার ছেলেদেরকে, বাবারা আমি মারা গেলে আমাকে আগুনে পুড়িয়ে দিও, তারপর সেই ছাইগুলো আকাশে বাতাসে সমুদ্রে উড়িয়ে ফেলে দিল। তারপরে যেমন সে মারা গেল, ছেলেরা তাই করল, কারণ সে বলেছিল যে আমি এত পাপ করেছি যে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমাকে রেহাই দেবে না। কেমন বুদ্ধি? আল্লাহর হাতে পাওয়া বুদ্ধি, এরা ভুল ছিল। সুতরাং ছেলেরা তাই করলো, আকাশে বাতাসে ছড়িয়ে দিল। আল্লাহ তাআলা আকাশকে বলে কি বলে, বাতাসকে বললে রে তোমার মধ্যে যে খণ্ড আছে নিয়ে আস। আর সমস্ত যা এক জায়গায় জড়া করা হলো, যখন খাড়া হলো, তখন আল্লাহ তাআলা বললে রে বান্দা কেন তুই এরকম করলি, আমার কুদরতে কি কোনো সন্দেহ ছিল? বলছি না, আমি আপনার ভয়ে রয়েছি। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। বোঝা গেল কি, আকিদায় ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করেন। কথা হলো কি, যেখানেই যাকে যেখানে ছড়িয়ে দেওয়া হোক, আমার আপনার দেহাংশের কোনো অংশ কবরে থেকে যাবে, অনুপরিমাণ অংশ নিয়ে বলা হয়েছে। এই যে মেরুদণ্ডের যে হাড়টি আছে, হাড় আছে, এর নিম্নাংশে লেজের যেখান থেকে লেজ বের হয় পশু, ওই লেজের কাছে শেষ অংশটা নিয়ে আল্লাহ তাআলা মানুষকে আবার পুনরায় দেহ দান করবেন। কখন? কেয়ামত। এই দেহ থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেখান থেকে যেমন বীজ থেকে সামান্য ছোট্ট একটা বীজ, যে বীজ পাখির পেটে যায়, সে পাখি পায়খানা করে দেয়, যেখানে পায়খানা করে সেই বীজ থেকে গাছ বের হয়, সেই গাছটা বিরাট আকার হয়, বড় গাছ। কেন হয়, কি করে হয়? সাধারণ একটা জিনিস থেকে এত বিশাল গাছ হতে পারে। আমার দেহের যে কোনো একটা অংশ থেকে বিশাল দেহ হতে পারে, সমস্যা কি আছে? আল্লাহ তাআলা ইচ্ছা করুন কোন বললেই হয়ে যায়। সুতরাং যার দেহ নেই তার আত্মার আজাব হয়, যার দেহ আছে তার ভিতরে আত্মাকে ফিরিয়ে দিয়ে আজাব হয়। কখনো দেহ এবং আত্মা একসঙ্গে আজাব হয়, আর অধিকাংশ সময়ে শুধু আত্মার আজাব হয়। এই জন্য আমরা কখনো কখনো দেখি লাশ দাফন করা হয়েছে, অথচ লাশ উপরে পড়ে আছে, ঠিক কিনা? সহিহ হাদিসও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক লোক মুরতাদ হয়ে গেল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লিখত, নে তারপরে খ্রিস্টান হয়ে গেল। তার কাছে বলল কি, হ্যাঁ মোহাম্মদ তো আমি যা বলতাম তাই, আমি যা লিখতাম তাই ও করতো। আল্লাহ তাআলা তার যখন মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পর যখন দাফন করে, আর যখন দাফন করে তার খানিক পরে গিয়ে দেখে লাশ মাটির উপরে, এইভাবে কয়েকবার করলো, মাটির উপরে চলে আসে, শেষকালে মাটির উপরেই দেখে ছেড়ে ফেলে। বোঝা গেল কি, যে দেহের সাথেও কখনো কখনো আত্মার সংযোগ হয়ে আজাবের সম্পর্ক থাকে। যেমন আমরা ঘুমন্ত অবস্থায় যখন আমরা ঘুমের স্বপ্ন দেখি, যখন আপনাকে খেয়েও মারছে, বেরোম মার মারছে, তাই না? তখন আপনি স্বপ্নের ভিতরে কষ্ট ভোগ করেন, কিন্তু আপনার দেহ কি আগে ব্যথা হয়? ব্যথা হয় না। কিন্তু কখনো কখনো জেগে উঠে আপনি তখন ছটফট করেন। এই জন্য অনেক ভাই আছে, ফুটবল খেলতে খেলতে স্ত্রীর পেটে লাফ মারে, দেখবেন ফুটবল খেলছে, সে স্বপ্নে ধরে ফুটবল খেলছে আর এইদিকে পেটে লাথি মারছে, এইভাবে ছটফট করে অনেকে ঘুমের ঘরে হাঁটতে শুরু করে। কখনো সম্পর্ক দেহের সাথে হয়, ফলে আজাব হয়। আর অধিকাংশ সময়ে আজাব কিসে হয়? আত্মাকে আজাব হয়। কবরের আজাব কি কেউ দেখতে পারে? হুজুর, কেউ দেখতে পায়? চোখে কি দেখতে পায় যে আমি কবরে দেখলাম আগুন জ্বলছে, তার মানে তার কবরে আজাব হচ্ছে, লোকটা ভালো ছিল না? এটা কি হতে পারে? হতে পারে আপনি যে আগুন দেখেছেন সেটা সত্যি আগুন, হতে পারে আপনি আলের আলো দেখেছেন, অথবা মেটিনি গ্যাস যেটা বলে সেই গ্যাস যখন উপরে আসে আর অক্সিজেন পেয়ে তখন দপ করে জ্বলে ওঠে, কোনো কোনো মাটিতে গ্যাস হয় সেই মাটি জ্বলে ওঠে, হয়তো তাই দেখেছেন। কবরের আজাবকে সত্যি দেখেছেন তা না। তবে অনেক সময় বলা হয়েছে যে কবরের আজাব কিন্তু জিন ইনসান ছাড়া সবাই জানতে পারে, শুনতে পারে, এমনকি পশু পক্ষীরা, পশুরা জানতে পারে যে অমুকের কবরে আজাব হচ্ছে। কিন্তু কোন কাঁচা কবরে গিয়ে যদি কোনো গরু এইভাবে সিং মারে, না গরু কিংবা মহিষ সিং লাগায় এইভাবে, তাহলে তার কবরে আজাব হচ্ছে? কবরে আজাব হলে ছুটে পালাত, কবরের আজাব যদি শুনতে পেত ছুটে পালাত, তা না ওই কাঁচা মাটি থেকে এইভাবে সিং যোগতা কোনো লোকরা সুশ্রী করছে, কিছু করছে, এভাবে দুটো মারছে, এটা কিন্তু কবরের আজাব হওয়া দলিল নয়। বাকি থাকলো যে তাহলে হুজুর এখনই বললেন যে খেজুরের ডাল গাওয়া যাবে না, কবরের চারিপাশে কাঁটা দেওয়া যায়, অনেক সময় কাঁটা দেয়, অনেক সময় যে আপনার খড় যাকে বলে ধানের যে খড় দড়ি পাকি এইভাবে গেঁথে গেঁথে দেয়, এটা দেয় কেন? এটা দেওয়া যায় যে না যায়, এটা কি শূন্য? না শূন্য তুন্নত কিছু না, ওই কাঁচা কবর দিয়ে খোঁড়া থেকে শিয়াল ইত্যাদির থেকে খোঁড়া থেকে বাঁচাবার জন্য এইভাবে আপনার গেড়ে দেওয়া হয়, কাঁটা দেওয়া হয়, তাছাড়া অন্য কিছুর জন্য নয়। বলা হয় অমাবস্যার রাতে যদি কোনো মারা কোনো মানুষ মারা যায় তাহলে তার রাতে কবর পাহারা দিতে হয়, অমাবস্যার রাতে কেন দিতে হয়? এটা কি তার কোনো সমস্যা আছে শরীরের পক্ষে? না, কোনো শরীরের পক্ষে সমস্যা না, তবে বলা হয়েছে যে এক জাতি আছে, এক সম্প্রদায় আছে, অমাবস্যার রাতে মরার লাশ তারা মাথা কেটে নিয়ে তারা সব কি কি সাধন তন্ত্র মন্ত্র করে এই জন্য তার লাশটাকে বাঁচাবার জন্য পাহারা দিতে হয়, তাছাড়া অন্য কিছু না। করার সময় অনেক বেশি না, জানার বিষয়ে অনেক কিছু আছে, আমার জানার কথা বলে একটা বই আছে, সেই বইটা পড়ে আল্লাহ তাআলা আপনাকে সহায়ক তৌফিক দেন এই বিষয়ে জানার এবং মানার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।